সব জীবনের একটা কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। বেঁচে থাকার জন্য সবাই রং বেরঙের স্বপ্ন আঁকে। আমার কিছু স্বপ্ন ছিল, শখ ছিল বা ইচ্ছে ছিল, ওসব কিছুই নেই এখন আর, কোথায় যেন হারিয়ে গেল। আচমকা এক ঘুম নিয়ে এলো, জ্বলল আগুন, বান ডাকিল, উড়িয়ে নিল স্বপ্ন আমার, শখগুলোকে পুড়িয়ে দিল, ইচ্ছেগুলো ভাসিয়ে নিল, সকল আশা চূর্ণ হল। আমি এখন ক্লান্ত পথিক, সঙ্গী হল পথের তুলো। যে গোলাপ কাঁটায় ঘেরা, যে ফুলের পাপড়ি ছেঁড়া, হৃদয়ের ফুলদানিতে নাই হলো তার শেষ ঠিকানা, যে নূপুর মুক্ত স্বাধীন, নাচে ওই কাঁধিনে কাঁধিন, নাচে তার ভাঙবে বাসর, জম্বে আসর টাল বাহানা, যে সাকির লাল পেয়ালায় শরাবের ঢেউ খেলে যায়, জীবনের জলসা ঘরে উপচে পড়ে দুঃখ জ্বালা, যে সুরের মূর্ছনাতে ওঠে ঝড় মধ্য রাতে, যে গানের ছন্দে মাতাল উথাল পাথাল পঙ্ক্তিমালা, যে পাখির মুক্ত ডানা, যে পথের নেই ঠিকানা, উড়ে যায় নীল আকাশে নির্ভাঙাশে বাঁধন হারা, আধারের অস্তা চলে ডুবে চাঁদ রাত পোহালে, দিবসের শেষী মানায় দীপ জ্বেলে যায় সন্ধ্যা তারা, যে নদীর ক্লান্ত তীরে না পাওয়ার কষ্ট ঘিরে আবেগের জোয়ার ভাটায় বুক ফাটা এক তৃষ্ণা জাগে, যে পাখির বৃষ্টি সুরে জোনাকির বৃষ্টি ঝরে, ফুটে ফুল শিউলি বকুল আমির মুকুল পুষ্প বাগে, নিয়তির অট্ট হাসি নিদারুণ সর্বনাশী, মুছে দেয় তাবাস্রুমের স্নিগ্ধ ঠোঁটের মুগ্ধ ছবি, বেদনার অশ্রুপাতে গধূলের শেষ বেলাতে ভেসে যায় চোখের তারায় সাঁতরানো এক উদাস কবি।